আসসালামু আলাইকুম। ইয়ার সাউন্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ফুরফুরা শরীফে মুফতি আজম আলা হযরত মিজলাহুদ্দিন পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি ছোট সাহেবজাদা হযরত পীর আল্লামা নূরউদ্দিন সিদ্দিকী সাহেবে বড় সাহেবজাদা হযরত মাওলানা পীরজাদা মোহাম্মদ মেহরাব সিদ্দিকী একজন তরুণতম তেজস্বী বক্তা। 2013 সালে বিশ্বনবী দিবস উপলক্ষে আবুল কালাম মণ্ডলের পরিচালনায় হাওড়া জেলার অন্তর্গত গয়েশপুর মাঝের পাড়ায় অনুষ্ঠিত হয় এক ইসলামী জলসা, যেখানে তিনি কোরআন হাদিসের আলোকে যে আলোচনা করে তা এখন আপনারা শুনুন। আগে আপনি মানুষ ভালো হন, তারপর ইবাদত করুন। এই শিরোনামে পরিবেশনা ইয়ার সাউন্ড ফুরফুরা শরীফ হুগলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى نحمده ونصلي ونسلم على رسوله العظيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أدب الشهد بارد محبت الشهد وعلى آل سيدنا সকলে সব সংকোচের ঊর্ধ্বে গিয়ে গুলামানে মোহাম্মদ আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের গুলামের সাবুত দিই আজকে। আপনারা হয়তো ভাববেন যে মাওলানা সাহেব, হুজুর সাহেব, পীর সাহেবদের, পীরজাদাদের জলসায় স্টার্ট করার এটা কোন স্টাইল যে দরুদ শরীফ দিয়ে আরম্ভ করতে হয়। আপনাদের দোয়াই আরম্ভ করার বিভিন্ন পথ আছে। আমরা কেন দরুদ দিয়ে আরম্ভ করি জানেন? এটা হলো ফরমানে নবী, আমার রাসূলের হুকুম। أن النبي عليه الصلاة والسلام قال فأكثروا علي من الصلاة فإن صلاتكم معروضة علي حديث بار هيا من رونو چور شو چور راو তোমরা আমি নবী মোহাম্মদের ওফাতের পরে আমি যেদিন তোমাদের মধ্যে থাকব না তোমরা আমার উপর বেশি বেশি করে দরুদ পড়বে। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কেননা তোমাদের দরুদটা আমার মওতের পরেও আমার কবরে পৌঁছে দেওয়া হবে। পৃথিবীর শ্রেষ্ঠ অর্ডার যখন আমাদের কাছে এসেছে গুলামে সাবুদ্দি, কারণ নবীজি ছাড়া আমাদের কোন উপায় নেই। আমাদের নামাজ, আমাদের রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াতের মধ্যে এমন কোন দম নেই যে আমরা বুক বুকে বলবো যে আমি পাঁচ অক্ত নামাজ পড়ি আমি জান্নাতে চলে যাব। বলতে পারবেন কেউ? অর্থ সোজা নয়। একটাই কথা, নবীর শাফাত যদি নসিবে এসে যায় ও তো ইয়ারো কা ইয়ার হে, মেরে রসুল তলব কা দিলদার হে, সামনে উসকা দিদার ফির উম্মত কি বেড়া পার হে। বলুন না সুবহানাল্লাহ। একটাই আশা, একটাই আরমান আমাদের, নবীজি সুপারিশ করে দেবে আমাদের বেড়া পার হয়ে যাবে। তা নাহলে আমাদের এই ভেজালের দুনিয়ায় ইবাদত করে পার হয়ে যাব এই গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা কারণ। তাই বলি আসুন উচ্চ আওয়াজে জোরে জোরে আমার রাসূলের উপর দরুদ শরীফ পেশ করলে ফতোয়াতন শরঈ দিক দিয়ে কোন রকম সমস্যা নেই, থাকতে পারে না। কোন আলেম সাহেব বলতে পারবেন না যে উচ্চ আওয়াজে দরুদ পড়া চলে না। আমি গুচ্ছা গুচ্ছা আপনাদেরকে হাদিস শুনিয়ে দিতে পারি, অহংকার করছি না। যাই হোক, সকলে আদবের সাথে আমার রাসূলের উপরে দরুদের নজরানা পেশ করুন। আন্না নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম কল من صلى علي عشرا في اول النهار وعشرا في اخر النهار نالته شفاعتي يوم القيامه যে ব্যক্তিটা হাদিস পাক আমার উপর সকালে পড়লো দশ বার আর সন্ধ্যায় পড়লো দশ বার দরুদ তার উপর আমি নবী মোহাম্মদের শাফাত করা জরুরি হয়ে যাই বলুন না সুবহানাল্লাহ তাই বলছি পড়ুন না অসুবিধা কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি نصیب کسری شروے بروسا لے دری دریا فارسی بھاشائے ہمارا رسول ارشاد نصیب کسری شروے بروسا لے دری دریا اگر نامی مرت موج سے نبی نی روح سائل اللہ اللهم ولا لسيدنا او رب جس نے تجھ کو او رب جس نے تجھ کو ہماتم کرم ہمیں بھیک مانگنے کی تیرا آستا بتانا اللہم ولا لی اللہ کا جلوہ بندوں کو دکھلا دیا کملی والے نے اللہ کا جلوہ بندوں کو دکھلا دیا کملی والے نے دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو دت کو جو دینا تھا سب کچھ دلوا دیا کملی والے نے حق لا الہ الا اللہ حق لا حق لا الہ الا اللہ محمد رسول اللہ میں کان گرا بت خان بنا بت خان پلٹ کر کعبہ بنا میں کان گرا بت خان بنا بت خان پلٹ کر کعبہ بنا تربت سے اٹھا کر مردوں کو پڑھوا دیا کلمہ لا الہ الا اللہ حق لا حق لا الہ الا اللہ حق لا الہ الا اللہ حق لا الہ الا اللہ حق لا الہ الا اللہ محمد رسول اللہ سکلے ملے الصبح بدا بوفوته الليل دجا بشابته الله فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله الله الله الله الله الله الله الله الله الله ما شاء الله সমবেত গুণী সুধী দিন দরদ ইসলাম দরদি আমার মুরব্বীগণ বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা সমবয়স্ক সমজুটি জওয়ান যুবক আমার বন্ধু বান্ধবেরা মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম ও হাজেরানে মজলিস বিশেষ করে আজকের জলসার আয়োজক মন্ডলী মুনতাজিবিন হাজারাত দূর দূরান্তে পর্দার অন্তরালে অবস্থিত মা বোনেরা এছাড়াও আজকের জলসার তাবারকাতের বন্দোবস্ত বা রান্নার জায়গায় যারা আছেন তাদের কথা একটু কমই আলোচিত হয় আমার বাবুচি ভাইরা সকলকে আমি এই সুন্দর সময় জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আমার মোবারকবাদ আমার সালাম সাথে সাথে জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় ভাষা নির্বিশেষে আমার হিন্দু ভাইরা প্রিয়জনেরা তাদেরকেও জানাই আমার শুভেচ্ছা মাশাআল্লাহ সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা ওয়াজ নসিহত শুনলেন আমার ভাইরা একের পর এক আপনাদের সামনে আসলেন স্থানীয় ইমাম সাহেবও বোধ হয় কিছু কথা রেখেছেন জানি না আমি ঠিক আমি নিশ্চয় রেখেছেন আমার পরে আমার মুরব্বী আমার চাচা জান হুজুর পীর কেবলা যাদের দোয়া এবং যাদের স্নেহাশিস যাদের অনুপ্রেরণা আজ আমাদের মতো বাচ্চা বাচ্চা মেহরাবদেরকে অনেকটা এগিয়ে যাওয়ার জন্য আমাদের পথের সচ্ছল পরিবেশ সৃষ্টি করেছে আমার পরেই আমার হুজুর পীর কেবলা আসবেন যাই হোক তার মধ্যে কিছুক্ষণ একটু আপনাদের সঙ্গে মত বিনিময় একটু কথাবার্তা আদান প্রদান কিছু আলোচনা তাই ভাবছিলাম আমি কি বিষয় নিয়ে আলোচনা করব কেন ইসলাম এমন একটা ধর্ম যেটাকে নিয়ে আলোচনা করে আজ পর্যন্ত কোন বক্তা শেষ করতে পারেনি পারবে না আমি কোথাকার খুব ঠান্ডা মাথায় বুঝবেন হাজার হাজার পাতার ইতিহাস লিখে বড় বড় বয় রেখে ইতিহাস তত্ত্ববিদ তারা আজ কবরে চলে গেছে ইসলামকে নিয়ে কিন্তু লিখে শেষ করতে পারেনি কারণ ইসলাম ইজ দ্য গ্লোরিয়াস রিলিজন একটা বিশাল বিরাট ধর্মের নাম আধুনিক বিশ্বের বিশ্বায়নের যুগে আধুনিকতার যুগে সায়েন্স এন্ড ডেভেলপমেন্টের যুগে প্রযুক্তির অগ্রগতির সময় যখন চাঁদে মানুষ যাচ্ছে সুনিতা উইলিয়ামসের স্পেস স্টেশনের যুগ এক কথায় বিজ্ঞান যা কিছু নতুন আবিষ্কার করছে আমাদের কাছে ইসলাম আর আমার রাসূলের জীবন যেন তত আধুনিক হয়ে যাচ্ছে বলুন না সুবহানাল্লাহ এর যদি আমি প্রমাণ দিই তাহলে কিন্তু সারা রাত লেগে যাবে যদি আমি অতক্ষণ বলতে পারি না কষ্ট হয় আমার যার যা কিছু আবিষ্কার হচ্ছে যত নতুন কিছু দেখতে পাচ্ছি ইসলাম যেন আমাদের কাছে তত আধুনিক হয়ে যাচ্ছে আরে আজ এটা দেখছি এটা তো 1500 বছর আগে আমার ধর্ম বলে দিয়েছি আজ এটা দেখছি এটাও তো আমার ধর্মে দেখা গেছে এমনই একটা ধর্মে আমরা এসেছি তাহলে চিন্তা করুন না একদিকে গত মাসের 12 তারিখে কলকাতায় আসলেন কে সুনিতা উইলিয়ামস স্পেস স্টেশন তৈরি করলো ছ মাস মহাশূন্যে ভেসেছিল আরেকদিকে দেখুন যখন আমরা বিজ্ঞানের পাতা উল্টাচ্ছে তখন দেখতে পাচ্ছি নীল আর্মস্ট্রং অল্ডিন মাইকেল কলিন অ্যাপোলো 11 নিয়ে চাঁদে যাচ্ছে আর একদিকে আমরা যখন দেখছি তখন কত কি আবিষ্কার হচ্ছে আর ঠিক সেই সময় যখন পৃথিবীর মানুষ চাঁদে চলে যাচ্ছে আর মুসলমান চেয়ারে বসে তখন সুবহানাল্লাহ আল্লাহুম্মা পড়ছে তাহলে হয় বলতে হবে আমি আপনি পিছিয়ে পড়া মুসলমান আর তা না বলতে হবে আমরা অনেক আগিয়ে আছি তাই চেয়ারে বসে আর সুবহানাল্লাহ করছি যদি বলেন পিছিয়ে পড়া মুসলমান তাহলে আপনার সঙ্গে আমি একমত নই আর যদি বলেন অনেক আগিয়ে গেছি তাহলে আমি আপনার সাথে একমত হলেও আই হ্যাভ লট অফ স্পেসিফিক এভিডেন্স কারণ আপনারা জানেন কেবলমাত্র আমি এই ইসলামিক জলসায় বক্তব্য দিই না বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আপনাদের দোয়া এই বাচ্চাকে আপনাদের দোয়া একটু দেখে থাকি আমি এখানে নয় সায়েন্সের অডিটোরিয়ামে একই কথা বলেছি স্টুডেন্ট হলে একই কথা বলি রবীন্দ্র সদনে সেদিনে একই কথা বলেছি যেখানেই গেছি একটাই কথা যে আমি যে প্ল্যাটফর্ম থেকে এসেছি বিশ্বায়নের যুগে আর যেটা দেখতে পাচ্ছি ওটা আমার ইসলাম আমাকে অনেক আগে দেখিয়ে দিয়েছে তাই যেদিকে তাকাই ভালোবাসতে আমার ইসলামকেই মনে হয় যদি বলেন কেন বলছেন ভাইজান, স্টার্টের আগে দু একটা কথা আপনাদের বলে দিলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে, বুঝলেন? আমরা ছোট্ট থেকে পড়ে এসেছি কি বলুন তো, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে মেঘ, পাঁচে পঞ্চমান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয় নবগ্রহ, দশে দিক। ঠিক আছে, কোন বাচ্চা যদি স্কুলে যে টিচারকে বলে নয় দিক, মাস্টার তাকে আদর করবে না, পেটাবে না, পেটাবে না, নয় দিক বলা যাবে না, কারণ নয় নবগ্রহ। কিন্তু যে মাস্টার নয় নবগ্রহ পড়াচ্ছে, আমি সেই মাস্টারকে বলবো কালকে স্টুডেন্ট হলের প্রোগ্রাম আছে, আপনি চলুন তো নয় নবগ্রহটা কলেজের স্ট্রিটে দাঁড়িয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে চিৎকার করে বলতে পারবেন না? ওটা বলা যাবে না। কেন বলা যাবে না? বলছে বর্তমান বিজ্ঞান দুটো গ্রহ আবিষ্কার করে বর্তমান গ্রহের সংখ্যা ১১টা। কথা বুঝতে পারছেন না? আজ থেকে তিন বছর আগে বিজ্ঞান বলছে গ্রহের সংখ্যা ১১টা। যদি গ্রহের সংখ্যা ১১টা হয় তো কোন আক্কেলে মাস্টার গুলো এখনো নয় নবগ্রহ পড়াচ্ছে? হাত কেন ১১টা গ্রহ যখন নয় নবগ্রহ পড়াচ্ছে, স্যারেরা কেন পড়াচ্ছেন এটা? তাহলে আজকে যেটা পড়িয়েছে কাল সেটা বলতে পারবে না, কিন্তু আমি পারবো। কেন বলুন তো? মাই রিলিজিয়ান টেস্টিমনি, দ্যাট ইজ দ্য কোরআন। দেয়ার ইজ প্রোবাবলি দ্য ওয়ার্ল্ড নর্থ অর বাক উইথ ডিভাইন দ্য 13th সেঞ্চুরি উইথ দ্য স্কোর টেক্সট, দ্যাট ইজ দ্য রিলিজিয়ান টেস্টিমনি, জালিকাল কিতাব আল আরাইফি। আজ থেকে তিন বছর আগে বিজ্ঞান যদি বলে থাকে গ্রহের সংখ্যা ১১টা, আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর কোরআন বলছে সূরাতুল ইউসুফের মধ্যে, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাম ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লী সাজিদীন, ঈসা নবী বলছে আব্বু গত রাত্রিতে আমি স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নের মধ্যে তিনি নয় নবগ্রহ বলেনি, বলেছিল আমি আকাশে ১১ খানা গ্রহই দেখেছিলাম। বলুন না সুবহানাল্লাহ। আজ তিন বছর আগে বিজ্ঞান বলছে ১১টা গ্রহ, কিন্তু দেড় হাজার বছর আগে কোরআন বলছে ১১টা গ্রহ। কোরআনের দেড় হাজার থেকে বিজ্ঞানের তিন বছর বাদ দিন থাকে ১৪৯৭ বছর। আজকে চেয়ারে বসে সুবহানাল্লাহ করা মুসলমানগুলো পিছাতে পারে, কিন্তু তার কোরআন পিছিয়ে নেই, তার ইসলাম পিছিয়ে নেই। হিসাব করে দেখুন এই বিশ্বায়নের যুগে কোরআনকে নিয়ে মুসলমান ১৪৯৭ বছর আগে আছে। বলুন সুবহানাল্লাহ, যার জন্য আজকে চেয়ারে বসে সুবহানাল্লাহ করা। বাবাজি কথা আমার বুঝে গেছে তো নাকি? যেখানে যাবেন যেদিকে দেখবেন, তো এখানে আমরা বসলাম এই জন্য কেন, যাদের অর্থ বিত্ত টাকা পয়সা সামাজিক প্রতিপত্তি, যাদের নাম যশ, যাদের সম্পদের মালিক হয়ে আজ আমরা কেউ লক্ষপতি, কেউ ধনী, কেউ আমির, কেউ রাইস হয়েছি, লক্ষ্য করে দেখুন তো সেই জনম দুঃখিনী মা আজকে অনেকের কবরের মধ্যে। আপনি যখন স্প্লিট এসির নিচে ইম্পোর্টেড ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুচ্ছেন, আপনার মা তখন দুহাত বাই চার হাত কবরের মধ্যে ফাটা গরমেতে শুয়ে আছে, কাঠ ফাটা গরমেতে কবরে শুয়ে আছে, আপনার আব্বা কবরে শুয়ে আছে, আপনার মা কবরে শুয়ে আছে, দাদু কবরে শুয়ে আছে। আজ আমরা এখানে বসেছি কেন জানেন? একটু তাদের রুহে সওয়াব বখশির উদ্দেশ্যে। কি গো, বুঝতে পারছেন তো নাকি? সবাই একা একা পারি না, ইন্ডিভিজুয়ালি পারি না, তাই সবাই একত্রিত হয়ে একটা সভা ইসালে সবাবের সবরে সানির দুয়ার বা ফিল আমরা করেছি, কারণ বর্তমান সময় তো দোয়া উঠে গেছে। আল্লাহুম্মা আবি ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدن ربنا آتنا في الدنيا ربنا تقبل منا ربنا ظلمنا أنفسنا فاذكرني أذكركم واشكر لي ولا تكفر برحمتك يا رب دعاء হয়ে গেল। তো বাপের কথা বল যার পরিচয় আজকে পরিচিত, তোর মায়ের কথা বল যে চলে যাওয়ার পর ঈদের দিনে কার পায়ে হাত দিবি, কার পায়ে হাত দিয়ে সালাম করবি, খুঁজে মরছিস। জনম দুঃখিনীটার কথা বল, সবাইকে যখন তার মা বুকে টেনে নিচ্ছে তোর বুকটা ফেটে যাচ্ছে, কবরস্থানের ধারে যে কাঁদছিস, একবারে দোয়ায় হাত তোলার সময় মায়ের কথা মনে পড়লো না? কথা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? একবার আব্বার কথা মনে পড়লো না? সব বক্সি বলে কোন জিনিস নেই, তথাকথিত কিছু নতুন ধর্মের গজানো মানুষদের কাছে ধর্ম ধর্ম করে মাঠে ময়দানে চিৎকার করা হচ্ছে, হচ্ছে এথিক্স এর বাইরে তারা ধর্ম প্রচার করছে, যেটা ধর্মীয় বিধানের মধ্যে পড়ে, যেটা কোরআন হাদিস ইজমা কিয়াসের পরিপন্থী। তাই আজকে আমরা বেবরবাদ নয়, আমরা নেমোখারাম নয়, যে বাপের ঔরসে জন্ম দিয়েছি, যে মায়ের গর্ভে থেকেছি, যার বুকের রক্ত পানি করে, যার বুকের রক্ত খেয়ে মানুষ হয়েছি, আমরা সেই মাকে ভুলে যাই না, সেই আব্বাকে ভুলে যাই না, ভাইগুলোকে ভুলে যাই না। কি আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তাই তাদের জন্য একটু সবরেসানিতে বসেছি। কেন বসেছি? সব বক্সি করতে। আমার রসুল বলছেন মাল মাউত আল ইনসান ইল্লা কাল গরীক আল মুতাদাবিস ইয়ানতাজিরু দাওয়াতান বাতালহি কুহা, যখন কোন মানুষ ইন্তেকাল করে ইল্লাকাল গরীকিল মুতাদাব্বিস কবরের মধ্যে ডুবন্ত নাবিকের মতো তারা হাবুডুবু খেতে থাকে হাবুডুবু খায় ইন্তেজারু উদাবাতান তারা কবরের মধ্যে অপেক্ষা করে দোয়ার জন্য কেন দোয়ার জন্য অপেক্ষা করে নিজে তো দোয়া নিয়ে গেছে আবার দোয়া কি লাগবে আমার রাসূল বলে দিচ্ছেন যখন কোন মানুষ ইন্তেকাল করে ইনকাতা আনহু আমালহু সেই মানুষটার আমলের চ্যাপ্টারটাকে আল্লাহ ইনকিতা করে দেয় কেটে দেয় সে যে কবরে নামাজ পড়বে হয় না রোজা রাখবে হয় না তাই কি করে ইন্তেজারে উদাবাতান তারা অপেক্ষা করে দোয়ার জন্য এই দোয়া কেবল হয় সওয়াব আর আমরা যে দোয়া কবরে পাঠাবো এই পাঠাবোর আরবি কথা কি জানেন আপনাদের অসুবিধা হচ্ছে না তো কারো এই যে পাঠাবো দোয়াকে কি বলে দোয়াকে বলা হয় সওয়াব আর এই যে পাঠাবো এই পাঠাবো কথাটার আরবি কথা কি জানেন ইসাল তো আমরা সওয়াবকে ইসাল করতে এখানে এসে বসেছি সওয়াব ইসাল নবীর কথা অনুযায়ী সওয়াব পাঠাতে বসেছি সওয়াব ইসাল করতে বসেছি সওয়াব ইসালকে উল্টো করে বলুন ইসালে সওয়াব করতে বসেছি কথা বুঝে গেছে এই যেখানে বসেছি এটা হাদিস সম্মত ভাবে আমরা সেই সঠিক জায়গায় বসেছি আপনি বলতে পারেন যে এটা যদি নিজে সারা রাত ঘরে নফল নামাজ পড়ি তাদের রুহে বক্সে দিই তাহলে কি হবে না কোরআন পড়ে বক্সে দিই তাহলে কি হবে না দরুদ পড়ে বক্সে দিলে কি হবে না সালাম পড়ে বক্সে দিলে কি হবে না সূরা ইয়াসিন পড়ে বক্সে দিলে কি হবে না ফাতিহা পড়ে কি বক্সে দিলে হবে না অবশ্যই হবে কিন্তু আপনার তো মুখের ঠিক নেই গ্যারান্টি দিতে পারবেন আমার তো মুখের ঠিক নেই গ্যারান্টি দিতে পারবো কত মিথ্যা কথা বলেছি কোনো ঠিক নেই আপনি পৌঁছালেও পৌঁছে যাবে কিন্তু আমার রাসূলের ওসিলা দিয়ে নবীর দোহাই দিয়ে নবীর মিলাদে বসে যদি নবীর জন্য নবীর খাতিরে পৌঁছায় তাহলে গ্যারান্টির সাথে পৌঁছে যাবে তার জন্য আমরা একা নয় নবীর মিলাদে বসে করছি এখন অনেকেই ভাবতে পারে কেন এই মুজাবা রাসূল কি ডাইরেক্ট একদম আল্লাহর কাছে চেয়ে পৌঁছে দিলে হয় না এমন কথা কেউ যেন বলে ফেলবেন না ফেসে যাবে আপনি কোরআন ডাইরেক্ট পেয়েছেন নামাজ ডাইরেক্ট পেয়েছেন ধর্ম ডাইরেক্ট পেয়েছেন ইসলাম ডাইরেক্ট পেয়েছেন দিন ডাইরেক্ট পেয়েছেন কথা বুঝতে পারছেন আপনি ডাইরেক্ট পৃথিবীতে জন্মেছেন আপনি আপনার মা বাপের ওরসের ওসিলাই জন্মেছেন কোরআন নবীর দ্বারা নবীর ওসিলাই এসেছে হাদিস নবীর ওসিলাই এসেছে ধর্ম নবীর ওসিলাই পেয়েছেন দিন নবীর ওসিলাই পেয়েছেন নামাজ রসুলের দ্বারা পেয়েছেন সবকিছু মাধ্যম দ্বারা পেয়েছেন এই মাধ্যমকে তাওয়াসসুল ওসিলা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন কেঁদেছিলেন আল্লাহ আমাকে মাফ করে দিন আল্লাহ মাফ করলেন না শেষ পর্যন্ত যখন বলল আমি মুহাম্মাদের দোহাই দিচ্ছি বিহাককে মুহাম্মাদের এই কথাটা যখন ব্যবহার করলেন বলছে আমি মুহাম্মাদের খাতিরে তো মাফ করো আল্লাহ বলছে মাফ করে দেবো কিন্তু তুমি আমার দোস্তকে চিনলে কি করে আল্লাহ জান্নাতের মধ্যে ছিলাম তো ওই জান্নাতের চৌকাঠে তোমার নাম লিখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে ওর নাম লিখা থাকতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে দেখেছিলাম জান্নাতের হুরগুলোকে দেখলাম যাদের কপালে তোমার নামের পরে ওর নাম লিখা ছিল আল্লাহ ফেরেশতা আপনার ফেরদাউসের গোলামগুলোকে দেখলাম যাদের বুকেতে তোমার নামের পরে ওর নাম লিখা ছিল হাউজে কাউসারের জামটাকে দেখলাম যার মধ্যে তোমার নামের পরে ওর নামটা লিখা ছিল আল্লাহ আমি জান্নাতে দেখেছি আজ দুনিয়ায় কাজে লাগালাম আল্লাহ বলছে কাজ হয়ে গেছে মুহাম্মাদের তোকে মাফ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আদম নবী হয়ে যদি রাসূলের দোহাই দিয়ে ক্ষমা পেতে পারে আদম যদি ডাইরেক্ট আল্লাহর কাছে চেয়ে ক্ষমা পাননি নবীর ওসিলা দিয়েছে তবেই ক্ষমা পেয়েছে তো তুমি কোন কি বলে কোন ক্ষেতের মুলি গো আমি বেহরা কোন জমিরে চাষ করা মাল গো রাগ হচ্ছে না কেমন কথা শুনেছো যার জন্য নবীজি ছাড়া উপায় নেই প্রত্যেককে কিন্তু দোহাই আমার রাসূলের দিতে হয়েছে প্রত্যেক নবীকে তো আমরা যখন তার উম্মত তাই আমরা আমার রাসূলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে একটু দোয়া চাইবো আবু দাউদ শরীফ থেকে সাব্যস্ত আছে নবী তো দূরের কথা হযরত ইবনে আব্বাস হুজুরের দোহাই দিয়ে আল্লাহর কাছে পানি চাওয়া হয়েছে ব্যবহার করা হয়েছে যার জন্য আমরা একটু নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চেয়ে থাকি হাদিস পাশেই হাদিস এগুলো কেন কিসের জন্য সব বক্সি সব রেসানি ওয়াজ আরম্ভ করছি আগে কেন বসেছি একটু তাৎপর্য বুঝে নেব না ভাই এখানে কেন বসলাম ঘরে ঘুমাতে পারতাম দিনী কথা তো অনেক জায়গায় আলোচনা হয়, এখানে যাই হোক তো অনেক জায়গায় তো আলোচনা হয়, কেন এখানে এসে আমরা বসলাম, বসার পিছনে কারণ কি? আমার রাসূলের সাহাবা হযরত সবথেকে বেশি হাদিস রিওয়ায়াত করেছে কে বলুন তো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ঠিক আমার রাসূলের সাহাবা এক সময় দাঁড়িয়ে আছেন কোথায়? আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছে, আর একটা দল মানুষ একটা কাফেলা আসলো, জিজ্ঞাসা করছেন আবু হুরায়রা হযরত কোথা থেকে আসছো তোমরা? ওয়ার ইউ কামিং ফ্রম? আমরা বাগদাদ থেকে আসছি, ইরাক। আচ্ছা বসরা বলে একটা শহর আছে চেনো? বলছে হ্যাঁ চিনি, অবশ্যই চিনি। এই বসরা নামক শহরের পাশে উবাল্লা বলে একটা গ্রাম আছে, গ্রামটা চেনো? বলছে জি হুজুর, বারহাক চিনি। বলছে ওই গ্রামের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদটার নাম মসজিদে আশআর, ওটাকে চেনো? বলছে জি হুজুর, অনেক নাম করা মসজিদ, অবশ্যই চিনি। তখন আবু হুরায়রা হুজুর কি বললেন জানেন? মানে আদমাল্লি মিনকুম من يدمن لي منكم ان يصلي في مسجد الاشعار ركعتين ويقول هذه لابي هريره دعا কেন করছি? সব রসালি দোয়া কেন পৌঁছাচ্ছি? সব বকছি, কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূলের সাহাবা, আল্লাহ রাসূলের সবথেকে বেশি হাদিস যিনি রিওয়ায়াত করেছেন তিনি বলছেন, তোমাদের মধ্যে কেমন আছো? আমি রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রার তরফ থেকে একটা কাজের দায়িত্ব নেবে, কাজটা কি? ওই মসজিদে আশআর নামক মসজিদে যে দুরা কাতর ফল নামাজ আদায় করবে, আর আল্লাহকে বলবে আমার আল্লাহ এই দুরা কাতর ফল নামাজের সওয়াবটা মক্কায় রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রার রূহে বখশে দিলা। কোথায় বখশালেন? আবু হুরায়রা রূহে বক্সি দিলাম, সওয়াব বক্সি করতে আজ আমরা বসেছি। কোথা থেকে পেয়েছি বুঝতে পারছেন? হাওয়ায় উড়া, আজকেও বি মোনাজাত করতে যে বসবো আজ হাওয়ায় উড়ে আসেনি, আল্লাহ রাসূলের সাহাবা তিনি করেছেন। প্রশ্ন তো আমি আপনাদেরকে করতেই পারি, আবু হুরায়রা খোদ আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছে, অথচ দোয়া চাইতে যেতে বলছে সেই ইরাকের বসরার পাশে উবাল্লা গ্রামের একটা মসজিদে কেন? আমার কথা বুঝতে পারেননি? আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছে, এর থেকে বড় দোয়াচার জায়গা আর আছে? আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে বলছে অমুক গ্রামের মসজিদে যে দোয়া চাইগে যাও, কি আল্লাহ! তো আল্লাহর কাবার থেকে আর বড় দোয়াচার জায়গা কোথায় আছে? কাবার গ্লাব ধরে চাইলেই তো হয়ে যেত। হুজুরকে জিজ্ঞাসা করার, হুজুর খোদ কাবার সামনে দাঁড়িয়ে অথচ আপনি সেই অত দূরে যে দোয়া চাইতে বলছেন কেন? উত্তরটা কি দিয়েছিলেন জানেন? সবাইত খলিলি আবিল কাসিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না আল্লাহ ইউবাসু ফি মসজিদ আল আশআর ইয়াউমাল কিয়ামতে শুহাদা বদরিন। আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের দিনেতে ওই মসজিদে আশআর থেকে বদরের যুদ্ধে শহীদানগুলোকে তোলা হবে, জায়গাটা বড় মোতাবাররাত জায়গা, এই রূপ মোতাবাররাত জায়গায় যে দোয়া চাইলে আল্লাহ তাড়াতাড়ি দোয়াটা কবুল করে নেয়। কথা বোঝা গেছে? তাহলে মোতাবাররাত জায়গায় যে দোয়া চাইতে হবে এটাও প্রমাণ হলো এছাড়া। তাই আমরাও একটু মোতাবাররাত জায়গায় গিয়ে দোয়া চেয়ে থাকি। কার কাছে শিখলাম? রাসূলের সাহাবা হুকুম করেছে, আবু হুরায়রার কাছ থেকে শিখেছি। যাই হোক, তো সব মিলিয়ে আমরা এই মাহফিলটাতে ইসালের সওয়াব করতে বসেছি। মূল উদ্দেশ্য হলো মা বাপের রুহে সওয়াব বকশি, তারপর দিন দুনিয়ার ফায়দা, এমনই একটা বন্দিশে এসে বসেছি। তাই ভাবছিলাম কোন সাইড আপনাদেরকে বলবো, কেন ইসলামের একটা মৌলিক দিক আছে জানেন, সেটা সবাই আলোচনা করে, ওটা আলোচনা করতেই হবে। পাঁচ অক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, তাওহীদ, ফাইভ পিলার্স ইন মাই ইসলাম, ফাইভ টাইমস প্রে, ওয়ান মান্থ ফাস্টিং, স্যাক্রিফাইস, হজ, বাইতুল্লাহ, এন্ড কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুনিয়াল ইসলামে আলা খামসিন, পাঁচটা স্তম্ভ আছে আমার ইসলামের, এই পাঁচটা ছাড়া কিন্তু কখনো ইসলাম নয়। বুঝা গেছে? এই পাঁচটা ছাড়া কিন্তু ইসলাম কখনোই না। আবার এই পাঁচটাকে আমি আপনি পালন করছি বলেই যে ইসলাম পালন করে ফেলেছি তাও না। খুব ইন্টারেস্টিং জায়গা কিন্তু। হ্যাঁ, আমি নামাজ পড়ছি, আমি ইসলাম পালন করছি না, তার মানে নামাজ পড়ছেন ওটা আপনার গুণ, নামাজ পড়ছেন ওটা আপনার ইসলামিক কাজ, নিজাম। ইসলামের মধ্যে নামাজ আছে, তাই তো আপনি নামাজ পড়ছেন। কথাটা বুঝবেন, ইসলামের মধ্যে নামাজ আছে তাই তো আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনার নামাজের মধ্যে ইসলাম আছে তো? www.anibas.in